আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1152, আল্লাহ কা পয়গাম ইনসানো কে নাম। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. জমিন পর চলনে ফিরনে ওয়ালে জিতনে জানদার হ্যায় সব কি রোজিয়া আল্লাহ তাআলা পর হ্যায়, ওহি ইনকে রহনে সহনে কি জগহ কো জানতা হ্যায় আর উনকে সপনে জানে কি জগহ কো ভি, আর সব কুছ ওয়াজেহ কিতাব মে মৌজুদ হ্যায়। সব কুছ আল্লাহ কো মালুম হ্যায় কহাঁ রহতা হ্যায় রোজিয়া, ইনসানো কি রোজিয়া ভি আল্লাহ কে কবজে কুদরত মে, জানবরো কি রোজিয়া ভি আল্লাহ কে কুদরত মে। থোড়ি সি তশরীহ সুন লিজিয়ে, আল্লাহ তাআলা সারি মখলুকাত জো ছোটি বড়ি ইয়া খুশকি অর তরি মে হ্যায়, ইন সব কে রিজক কা জিম্মেদার হ্যায়। वही इनके चलने फिरने आने जाने और ठहरने रहने सहने और जाए मौत और रहम में रहने की जगह को जानता है। ये तमाम माजरा इस किताब में, उस किताब में जो अल्लाह ताला के पास है लिखा हुआ है, वह और वही किताब उसकी तफसील बयान करती है। जैसे अल्लाह ताला ने दूसरी जगह फरमाया है, वमा मिन दाब्बतिन फिल अर्दी वला ताइरी यतीरु बिजनाहिही इल्ला उममुन अम्सालुकुम मा फर्रतना फिल किताब मिन शै। রুয়ে জমিন পর চলনে ওয়ালে জানবর আর পরিন্দে জো আপনে পরু সে উড়তে হ্যায়, সব কে সব তুমহারি জৈসি হি উম্মতে হ্যায়। হমনে কিতাব মে কোই চিজ লিখনে সে নহি ছোড়ি, ইয়ে সব কে সব আপনে রব কি তরফ ইকট্ঠে হোঙ্গে। সুম্মা ইলা রব্বিহিম ইউহশারুন কা কে তরজুমা হে কি ইয়ে সব কে সব আপনে রব কি তরফ ইকট্ঠে হোঙ্গে। দূসরি জগহ আল্লাহ তাআলা ফরমাতে হ্যায়, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. يعني غیب کی کنجیاں بھی اسی کے پاس ہیں اور انہیں اس کے سوا کوئی نہیں جانتا، جو کچھ دریا اور جنگل میں ہے اسے بھی وہی جانتا ہے، اور جو پتا جھڑتا ہے اس کے علم میں ہے، زمین کی تاریکیوں میں کوئی دانہ اور تر اور خشکی میں کوئی چیز بھی ایسی نہیں جو اللہ کے علم میں نہ ہو. سبحان اللہ، سبحان تیری قدرت. یہ اللہ تعالیٰ کا پیغام ہے، انسانوں کے نام، خالی مسلمانوں کے نام نہیں، دنیا میں جتنے انسان ہیں ان سب کے نام اللہ کا پیغام ہے. اتنی بڑی قدرت والا اللہ اس کی بڑائی کو تسلیم کر لو، ہاں تو انسان کامیاب ہو جائے گا. اگر اللہ کی بڑائی کو تسلیم نہیں کی تو انسان ناکام ہو جائے گا. اب میرے ساتھ پڑھ لیجئے، یا رب لک الحمد کما ينبغي لجلال وجهك وعظیم سلطانك. اے اللہ، تیری تعریف تیرے ہی لیے ہے اور تیری قدرت سے ہم سارے کے سارے متفق ہیں. اے اللہ، آپ پڑھیے میرے ساتھ، اے اللہ ہم نے تیری بڑائی کو تسلیم کر لیا، ہم سب کے لیے تو جنت کا داخلہ مقرر فرما دے. آمین آمین. والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. وآخر دعوانا ان الحمد للہ رب العالمین.